প্রোগ্রামেও যাব লখনৌতে, নাদওয়াতুল উলামা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নাদওয়াতুল উলামার যে মেন শাখা মাদ্রাসা ইরফানিয়া, ওর সামনে আমার প্রোগ্রাম হয়েছিল। নাদওয়াতুল উলামার সব শায়েখরা, নতুন নতুন ভালো ভালো স্টুডেন্টরা সব এসেছিল, আর আমার মাহফিলের পিছনে লেখা ছিল মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কাগজে লিখে আমার কাছে পাঠিয়েছে, ভালো করে বুঝুন, বরায়ে করম বরায়ে মেহরবানি ইস সওয়াল কা জবাব দে তো বড়ি মেহরবানি হোগি আপকি। যেই প্রশ্নের যদি উত্তরটা দেন অনেক মেহরবানি, আপনি এই প্রশ্নের উত্তরটা দিন। ও প্রশ্নটা কি? বলছে আপনি যে মিলাদুন নবী করছেন, এই মিলাদুন নবী মানে নবীর জন্মদিন, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী নবীর জন্ম, মিলাদত ও লাম দাল মওলুদ থেকে মিলাদ, কথা বুঝতে পারছেন? তাহলে মিলাদুন নবী, নবী কা পেদাইশ, নবী কা জন্ম লেনা, দ্য বার্থডে অফ প্রফেট মুহাম্মদ, হি ওয়াজ দ্য বেটার মাইন্ড, নট অনলি হিজ ওন এজ বাট অল এজেস। বিরক্ত লাগছে না তো ভাই? বুঝি মানে একটু জাস্ট রিজন অফ দিস প্রোগ্রাম, কেন করছি, কিসের জন্য? তো বললে কি আল্লাহর রাসূলকে তিনি কোনদিন তার মিলাদ করেছে? আমাকে প্রশ্ন করছে আবু বকর উমর উসমান আলী, এদের থেকে কি রাসূলকে আপনি বেশি ভালোবাসেন? আপনারা মিলাদ করেন কেন? এই কোরআনের মধ্যে কি কোন জায়গায় কোরআন হাদিসে মিলাদ এইভাবে করা দেখা যায়? অনেকে এটাকে বলে থাকে এটা খ্রিস্টানদের অনুকরণ বা আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের অনুকরণ, তারাও যিশুর জন্মদিন করে 25শে ডিসেম্বর বড়দিন, আপনারাও 12ই রবিউল আউয়াল করছেন। প্রশ্নটা আমি হাতে নিয়ে বলেছিলাম, ইটস অ্যান এডুকেটেড কোয়েশ্চেন, এটা একটা বোকার মতো প্রশ্ন, কারণ এ প্রশ্ন অবাঞ্ছনীয়, এ প্রশ্ন করা উচিত না। যদি বলেন কেন মিলাদুন নবী আমার নবী করবেন কি করে, মিলাদ তো তার হয়েছিল, জন্ম তো তার হয়েছে, পরে তিনি মিলাদ করেছেন, কিন্তু তার জন্মের সময় জন্মটা তার হয়েছে, জন্ম হয়ে মিলাদ করবে? কথা বুঝতে পারছেন? এবার মিলাদের অর্থে আসুন। মিলাদের মানে লগবি, আবিধানিক অর্থ হচ্ছে পয়দা হোনা, আর মিলাদের মানে ইস্তেলা, প্রচলিত অর্থ। লগবিনরা তার কিতাবের মধ্যে লিখছে আমার নবীজির জন্ম সংক্রান্তের সাথে সাথে আমার নবীকে নিয়ে যে কোনো আলোচনার মাহফিলকে মিলাদুন নবী বলা হয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। যে কোনো নবীকে নিয়ে আলোচনার মাহফিল, এটা লগবিনরা লিখছে, লিসানে আরব থেকে আরম্ভ করে আমাদের দেশে যত লোকাতের কিতাব আছে। নবীকে কেন্দ্র করে তার জন্মের সাথে সাথে যে কোনো আলোচনা, অতএব এই মিলাদ সাহাবারা করেছে। আপনি বললেন সাহাবারা তো কঠিন মিলাদ করেছে, তাদের মতো মিলাদ আমরা করতেই পারি না। তারা চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে রণে বনে জলে জঙ্গলে হাটে ঘাটে বাজারে মাঠে যেখানে থেকেছে, তাদের জবানে নবী ছাড়া অন্য কোন আলোচনা ছিল না। কথা ঠিক না ভুল বলছি? আর নবীর জিকিরকে মিলাদুন নবী বলা হয়ে থাকে, আমরা তাদের মতো মিলাদ করতে পারি? হাটে যে মিলাদ কি করে করব, বাজারে যে মিলাদ কি করে করব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই মারোয়াড়ি পাঞ্জাবি গোয়েঙ্কা বাংকা আগরওয়াল নিউটিয়া, আমাদের দেশ সবাইকে নিয়ে, আমাদের দেশের সব সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ আপনার ভাষা গোষ্ঠী নির্বিশেষে আমাদের দেশ সব জায়গায় যে নবীকে নিয়ে আলোচনা করা যায়, আপনি বলুন হাওড়ার হাটে যে বসে নবীকে নিয়ে আলোচনা চলবে? কিন্তু হযরতে সিদ্দিকে আকবর আরবের হাটে নবীকে নিয়ে আলোচনা করছে, যার জন্য সাহাবাদের মতো যদি মিলাদ করতে পারতাম এটাকে সুন্নাত ফতোয়া দিতাম, আজকে সাহাবাদের মতো পারি নাই, যার জন্য এটাকে ফেলে মুস্তাহাব বলে থাকি আমরা। শুধু আমরা নয়, আপনি ফতোয়া আলমগীরি খুলুন, ফতোয়া শামি খুলুন, কথা বুঝতে পেরেছেন? বিভিন্ন জায়গায় এটাকে উত্তম কাজ হিসাবে বর্ণনা করা আছে, বলুন সুবহানাল্লাহ। অতএব এটাকে আপনার মুস্তাহাব ফতোয়া দেওয়া হয়ে থাকে, এটা মুস্তাহাব কাজ, তাই আমরা সপ্তাহে একবার মাসে একবার বছরে একবার করে থাকি। কেন করব না? আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর কোন সাহাবার বাড়ির দিকে তাকিয়ে খুব হাসছেন, আমার রাসূল হাসতে হাসতে বলছে কার বাড়ি ওটা, পাশে সলমান ফারসি ছিলেন, হুজুর গুনাগারের বাড়ি আপনার গোলামের বাড়ি হুজুর, এই সলমান তোমার বাড়িতে কি হচ্ছে? হুজুর একটা জিক্রুল্লাহ জিক্রে মোহাম্মদ আপনার আপনার আপনার আর আল্লাহ জিক্রের মাহফিল এক কথায় মিলাদের মাহফিল কায়েম করেছি। বলছি আমি মোহাম্মদ চামড়ার চোখে দেখতে পাচ্ছি তোমার বাড়িটা চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা ঘিরে আছে, তোমার বাড়িতে মুসিবত আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রত্যেকের বাড়িতে যারা করি না আমাদের অত্যন্ত করা জরুরি, প্রতি বছরে কমসে কম একবার। বলবেন হয়তো ভাইজান বিজনেস বাড়াচ্ছেন, ভাবতে পারেন অসুবিধা নেই, তাহলেও করা দরকার। ইমাম সাহেবকে নিয়ে যে একটু তোহফা দিয়ে যদি আপনার বাড়িটা বালা মুসিবত থেকে রক্ষা পাই, আল্লাহ রাসূল যেহেতু বলে গেছে তো করুন না, দোষ কোথায়? আমরা সব নিজের বাড়িতে পারি না, তাই সমষ্টিগত ভাবে একটা করে থাকি গ্রামে বা পাড়ায়। বুঝতে পেরেছেন? এখন চলুন, এখন বলে আমি বললাম যে দেখুন শুধু সাহাবারা নয়, আমার রসুল পরে নয়, আর আমরা যে মিলাদ করছি। তখন একজন চিল্লে বলছে, হযরত সিফ মিলাদ নহি ঈদ ও মিলাদুন্নবী এসে লিখা হুয়া হ্যায় পিছে। আমি কোই বাত নাহি উসি কো চলনে দো, ইসি কো জারি রাখো। জি জনাব ঠিক, চলো। তো আমরা এই যে মিলাদ করছি এটা আমার নবীর দিকেও করছি না, সাহাবাদের দিকেও করছি না। কেন মিলাদ করছি জানেন? আমার আল্লাহ কোরআন পাকের 174 জায়গা থেকে বেশি জায়গায় আমার রাসূলের জন্য মিলাদুন নবী আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর মিলাদ করেছে, তাই আমরা করছি। আমার আল্লাহ করেছে। হাফেজে কোরআন রেখেন বহু আমার চাচা জান হুজুরের মাদ্রাসার তালবিলিমরা আছে, জিজ্ঞাসা করেন বলে আমি কিছু কিছু শুনালাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, শুনালাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযবাসা ফীহিম রাসূলা, শুনালাম। এরকম বেশ কিছু আয়াত শুনালাম। শুনি বললাম আমার আল্লাহ এই ধরনের 174 জায়গায় আমার রাসূলের আগমনী বার্তা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ করেছেন। আমরাও তাই আমার রাসূলের বিলাদ একটু করছি। আল্লাহ করেছে, বিশ্ব শুনেছে, আমরা করছি, 200 জন শুনছে। কথা বুঝতে পারছেন? বিশ্বে কোটি কোটি মুসলমান দেখুন। আর আপনি কি বললেন ঈদ ও মিলাদুন্নবী কেন বলি? এটাও আল্লাহ কোরআনে লিখেছে তাই বলি। হাসছি, বলছি কোরআনে কোথায় লেখা আছে? আমি খুলুন কোরআন, ফামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আল্লাহ কোরআন না, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্মের কম বেশি 2000 বছর আগে ঈসা নবীকে দিয়ে বলেছে, ঈসা তুমি বলে দাও। ঈসা নবী তিনি বলছেন কি? ইনজিল শরীফটা খুলে দেখুন, ইনজিলের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলছেন যেটা পরে মুকাব্বাল কোরআনে হয়েছে, কি আনন্দ সংবাদ, ফামুবাশশিরান। আলেমে দ্বীনরা মাদ্রাসার স্টুডেন্টরা আছে, জিজ্ঞাসা করুন মুবাশশিরান কথার অর্থ, বেশিন রে বুশরা থেকে মুবাশশিরান। ঠিক আছে, বুশরা থেকে মুবাশশিরান, বুশরা কথার অর্থ সুসংবাদ, মুবাশশিরান আনন্দ সংবাদ, খুশির সংবাদ। কে আল্লাহ বলছে? খুশির সংবাদে খুশি করে না দুঃখ করে? বলেন একটু ইমানের সাথে বলেন, খুশি করে। খুশির দিনকে আমরা কিসের দিন বলি? ঈদের দিন। খুশির দিনকে কিসের দিন বলি? ঈদের দিন বলি। আল্লাহ বলছে ফামুবাশশিরান, খুশির সংবাদ। কেন? ঈসা বলছে আমার পরেও একটা রসুল আসছে যার নামটা হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন আগে বলেছে? আমার রসুলের জন্মের কম বেশি 2000 বছর আগে আমার নবীর খুশির ঈদ ও মিলাদুন নবীর প্রচার ঈসা নবীর মুখ দিয়ে যদি আল্লাহ করিয়ে থাকে, কতদিন আগে করিয়েছে? 2000 বছর আগে যদি আল্লাহ আমার নবীর মিলাদ হবে ঈসা নবীর মুখ দিয়ে প্রচার করিয়ে থাকে, 2 সপ্তাহ আগে তালতলাহাটের কোলের মুখে মিলাদের প্রচার করলে দোষটা আমাদের কোথায়? বাবাজি যুক্তি বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ যদি 2000 বছর আগে থেকে নবীর মিলাদ হবে প্রচার করে, তো 2 সপ্তাহ আগে সত্তর ভাই প্রচার করেছে নবী দিবস মিলাদুন নবী হবে, তো দোষ কোথায়? আমার আল্লাহ তো আরো আগে করে বসেছেন, 2000 বছর আগে তুমি টিকবেই না অতদিন। আসছেন কে? ইয়ারো কা ইয়ার আ রহে হ্যায়, کون آ رہے؟ وہ تو رب کا دلدار آ رہے ہیں. کون آ رہے ہیں؟ جو یاروں کا یار ہے, رب کا دلدار ہے. ایک بار امت کی ان سے دیدار, پھر ہماری بیڑا پار ہے. بولو نا سبحان اللہ. ہمارے رسول کے ذکر حبیب کم نہیں ہے اصل حبیب سے, اور جہاں ذکر حبیب ہوتے ہیں وہاں خود خدا ہوتے ہیں. جہاں ذکر حبیب ہوتے ہیں وہاں خود خدا ہوتے ہیں, اور وہاں بیٹھنے والوں اپنوں تو کیا غیر بھی خالی ہاتھ نہیں جاتے. بولو سبحان اللہ. ہمرا سی محفل انتر ব্যাপার. এবারে আসুন কোরআন থেকে কেন ঈদ বলি বুঝা গেছে. এবারে হাদিস থেকে দেখা যাক, হাদিস পাক থেকে দেখা যাক কেন ঈদ বলি আমরা. ঈদ ও মিলাদুন নবী খুশি করা যায় কিনা, আনন্দ করা যায় কিনা. بخاری حدیث, بخاری شریف الصحیح البخاری. اے حدیث مدلس نوئی, موضوع نوئی, ضعیف نوئی, ہاذا حدیث صحیح. شدو ہاذا حدیث نہ, حدیث کی بھاشائی بولتے گلے ہاذا حدیث حسن صحیح. فلما مات ابو لهب فراه بعد اهله بشر حاله فقال له ما زلك؟ قال ابو لهب لم الك بعدكم خيرا اني سكيت هذه بطاقه صبويه. رواه البخاري. فلما مات ابو لهب, ابو لهب کے قران ساکی دچے کافی ہاتھ پوڑیے دیا ہوئے چھے تبت یادا ابو لہب ہاتھ کے بہت شبوتوں کو رہ چھلو ابو لہب قرآن بلچے نے کہنو بےہودا ای ابو لہب ایک جن کافر ہوئے جو کن مارا گلو. فلما مات ابو لہب فراہ بعد اہلہ, تاکہ شپنر مدی پورا پوتی بیشی دیکھ لو. شرول بخاری مدد لکھا ہوچے ای پوتی بیشی تا نام ہوچے حضرت ابن عباس رضی اللہ عنہ, تاکہ کنو پوتی بیشی شپنر مدد دیکھ لو کی بشر رحالت شر منے خراب, والقدر خیر ہی تقدیر بھالو وشر ہی تقدیر خراب دوٹر پری بانے چی شر منے خراب بشر رحالت خوب کرون ابوستائی دکھا گلو تاکہ خراب ابوستائی জিজ্ঞাসা করলো ভাই আপনি কেমন আছেন, বলছে আমার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করিস না ভাই, তবে এতটুকু বলি অন্ধকার তো দিকটা জিজ্ঞাসা করা হলো, মাফ করবেন, জিজ্ঞাসা করা হলো ভাই কেমন আছো তুমি, জাহান্নাম তুমি মরার পরে কেমন আছো? বলছে আমার অবস্থা সম্পর্কে তুমি মোটেই জিজ্ঞাসা করো না, আমার বুকের উপর দিয়ে আল্লাহর আযাবের পাহাড়টাকে ভাঙা হচ্ছে, আমার বুকে ফেটে যাচ্ছে, আমার অবস্থাটা তুমি আর জিজ্ঞাসা করো না, আমার সিনাগুলো জোরে ছারখার হয়ে গেছে, আমার কলিজা দগ্ধ হয়ে গেছে, বুকটা আমার ফেটে গেছে, এমন করে জিজ্ঞাসা করো না, তবে এতটুকু বলতে পারি আল্লাহ প্রতি সপ্তাহ সোমবারের দিন আমার আযাবটাকে একটু তাকসীফ করে কমিয়ে দেন. কেন কমাই? বলছে ওই সোমবারে আমার ভাই মুহাম্মাদের জন্ম হয়েছে. সুবহানাল্লাহ, জোরসে. ওই সোমবারে আমার ভাই মুহাম্মাদের জন্ম হয়েছিল. আর শুধু তাই নয়, ওর যখন জন্ম হয় আমার একটা দাসী ছিল, দাসীটার নাম হলো সাউবিয়া, বাঁধি ছিল. ও আমাকে দৌড়ে দৌড়ে এসে যখন খবর দিয়েছিল আপনার ভাই যখন মারা যায়, আব্দুল্লাহ যখন মারা যায়, ওনার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিলেন, হামেলা ছিলেন, কোয়াতি গর্ভবতী ছিলেন, আজ আমি নিজের চোখে দেখে এলাম কি সুন্দর কি সুন্দর, আপনার ওই আব্দুল্লাহ ভাইয়ের ঘরে আপনার ভাবি আমেলার পেট থেকে চাঁদের থেকেও সুন্দর নুরানি চেহারাওয়ালা ফুটফুটে একটা সুন্দর পুত্র সন্তানের জন্ম হয়েছে. এটা বেটা ছেলের জন্ম হয়েছে, আমি নিজের চোখে দেখে এলাম. বলছি কি খুশির খবর, কি খুশির খবর, বলো কি? বলছে হ্যাঁ আমি দেখে এলাম. আঙুলটার নাম কি? সাদা. তোমাকে কি আমি দেব, কি দেব, কি দেব? আঙুলটা তুলে বলল, যাও আমাকে এই সুখবর দেওয়ার জন্য আমি এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম, তুমি আর দাসী নয়, একটা সাধারণ ভদ্র সভ্য নারীর বাঁচার নৈতিক অধিকার স্বরূপ আমি তোমাকে আজ থেকে স্বাধীন করে দিলাম, যাও আমি তোমাকে স্বাধীন করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, তুমি চলে যাও, তোমাকে বাঁচার নৈতিক অধিকার দিয়ে দিলাম, তুমি আর গোলামা নয়, বাঁধি দাসী নয়, তুমি আজ থেকে সাধারণ নারীর জীবন যাপন কর। কেমন আছেন? ও যে আমার ভাইপোর জন্মের সেই সোমবারের দিন আল্লাহ আমার আজাবটাকে মাফ করে দেয়, আল্লাহ আমার আজাবটাকে মাফ করে দেয়, তাকলিফ করে কমিয়ে দেয়, অনেক কমে যায় কিন্তু আজাব বন্ধ হয় না। আর শুধু তাই নয়, ওই সোমবারের দিনে মুহাম্মাদের জন্মের আনন্দে আমি আমার আগুনের ইশারায় আমার যে শাহাদাত আঙুল দিয়ে আমার মাদি দাসীটাকে আমি আজাদ করেছিলাম, ওই আঙুলটা যখন আমি আমার মুখের মধ্যে দিয়ে চুষি মুহাম্মাদের খাতিরে, আল্লাহ ওই আঙুল থেকে জাহান্নামের মধ্যেও আমাকে মিষ্টি ও ঠান্ডা পানি দান করে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে জাহান নামে মুহাম্মাদের খাতিরে আল্লাহ আমাকে ঠান্ডা ও মিষ্টি পানি দান করে থাকে, এটা বুখারী শরীফের হাদিস, মেহরাবের বাবার কথা না, বাবা পড়িয়েছে, বাপের কথা না, তবে বাপ পড়িয়েছে, কথা বুঝে গেছে। আবুল আহাব জাহান নামে যদি নবীর মিলাদের খুশি করে যদি খুশিতে থাকতে পারে, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি কি আবুল আহাব? ও ছেলেটা গুনাহগার হতে পারে, ও কি কাফের মুশরিক? ও গুনাহগার হতে পারে, ও কি বেঈমান? গান একটু শুনেছে, হয়ে গেছে আল্লাহ, সিনেমা একটু দেখে ফেলেছি, হয়ে গেছে আল্লাহ, কখনো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একটু গাঁজা খেয়ে ফেলেছিলাম, হয়ে গেছে আল্লাহ, কখনো বন্ধুদের পাল্লায় পড়ে একটু ড্রিঙ্ক করে ফেলেছিলাম, হয়ে গেছে আল্লাহ, আমার বুঝতে পারছেন তো নাকি, কখন একটু কুপথে চলেছিলাম, হয়ে গেছে আল্লাহ, কিন্তু আল্লাহ। www.anibas.in